الله أكبر. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. قال الإمام البخاري رحمه الله: باب قول النبي صلى الله عليه وسلم: يستجاب لنا في اليهود ولا يستجاب لهم فينا. صحيح بخاري كتاب الدعوات، دعوات ونشدر. একটি শিরোনাম ইমাম বুখারী বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান, ইস্তিজাবু লানা ফিল ইহুদ, আমাদের দোয়া ইহুদদের ক্ষেত্রে কবুল হবে, ওয়ালা ইস্তিজাবু লাহুম ফিনা, আর তাদের দোয়া আমাদের উপর কবুল হবে না। শিরোনাম উল্লেখ করেছেন এটা। তারপরে হাদিস বলছেন, তিনি তার সহাবরা বলছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা أن اليهود أتوا النبي صلى الله عليه وسلم فقالوا السلام عليكم. هذا প্রসিদ্ধ হাদিস। ইহুদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম, তোমাদের মৌত হোক, ধ্বংস হোক। আস্তাগফিরুল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের কথার জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকুম। আসসালাম রিপিট করেননি, বলেছেন ওয়া আলাইকুম, মানে তোমাদের উপর, তোমাদের উপর। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তাদের কথা শুনছিলেন, তো তিনি বললেন, ফাকালাত আয়েশা, আসসালামু আলাইকুম ওয়া লা'ানাকুমুল্লাহ ওয়া গাযিবা আলাইকুম। কয়েকটা কথা, তোমাদের মৃত্যু হোক, ধ্বংস হোক, তোমাদের উপর আল্লাহ লানত হোক, তোমাদের উপর আল্লাহ গজব করুক, তিনটি কথা বলেছেন ওই ইহুদদের জবাবে। কারণ ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে সালামের বদলে বলছে সালাম। তো মা এসে তার জবাবে এরকম বলেছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন যা বলার, বলেছেন ওয়া আলাইকুম, বাস তোমাদের উপর এবং তোমাদের উপর এরকম আছে আলাইকুম। কিন্তু মা এসে ধৈর্য ধারণ করতে পারেননি, তার বয়স তো কম ছিল। আর এরকম না তো যুবক বা যুবতী একটা অনুভূতি অন্যরকম, ওরা যখন এরকম বদুয়া দিল তিনি ধৈর্য ধারণ না করতে পারে বলে দিয়েছেন এরকম, ওয়ালাইকুম আসসালাম। কি বলেছেন? আসসালামু আলাইকুম ওয়া লা'ানাকুমুল্লাহ ওয়া গযিব আলাইকুম, তোমাদের ধ্বংস হোক, তোমাদের উপর আল্লাহর লানত হোক, তোমাদের উপর আল্লাহর গজব পড়ুক। আল্লাহ মুশকিল, আল্লাহ আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মাহলি আয়েশা, একটু থামো আয়েশা, সব মাহলি। সৌদিরা বলেন মাহলেন, ওরা মাঝে মধ্যে বলে না মাহল, মাহলাক, মাহলা মাহলাক, আলা মাহলাক বলে না, সে হয়তো তোকে ফলো করেনি নতুন তো না, কঠোরতার থেকে দূরে থাকো। কিংবা বলেছেন অশ্লীলতা থেকে দূরে থাকো। দেখেন সুবহানাল্লাহ, ইহুদিরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বদদুয়া, আসসালামু আলাইকুম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিরকম ধৈর্যশীল, কিরকম হালিম, রুদবার আর সহিষ্ণু সলাওয়াতুল্লাহি ওয়া সালামু আলাইহি। বাস তিনি শুধু আলাইকুম বলেই বাস থেমে গেলেন, আর কিছু বললেন না। আর মা এসে যে কঠোরতা অবলম্বন করেছেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বুঝালেন, মাহলা ইয়া আয়েশা, একটু থামো, এরকম তাড়াহুড়া করো না আয়েশা, আলা মাহলিক, হিসেব করে চলো, তুমি নরম আচরণ করো, নম্রতাকে ফলো করো, আর কঠোরতা থেকে দূরে থাকো। কিন্তু আয়েশা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে, সিদ্দিকা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী, ইজ্জত কত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মা আয়েশা ফকিহা মুহাদ্দিসা। এমনকি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাজমাইনদের পরস্পরে যদি মানে কোনো কোনো বিষয়ে বিতর্ক হতো, ইখতিলাফ মত বিরোধ, মা আয়েশার কাছে এসে তার থেকে সিদ্ধান্ত গ্রহণ করতেন। কিরকম ছিলেন মা আয়েশা? ফকিহা মুহাদ্দিসা রাদিয়াল্লাহু আনহা, তার মাধ্যমে কত হাদিস বর্ণনা হয়েছে, পারিবারিক জীবনের হাদিসগুলি বেশি পড়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আমরা শিখেছি, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের স্ত্রীরা, ওদের থেকে মা আয়েশার হাদিস বেশি দেখবেন আপনি, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহা আল্লাহ থেকে নির্বাচন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হিসেবে, দুনিয়াতেও নবীর স্ত্রী, আখিরাতেও নবীর স্ত্রী থাকবেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমি এখানে আর অন্য কিছু বলতে চাই না, কিন্তু আমার হয়তো অনেক কিছু বলা যায় মা আয়েশা সম্পর্কে। এই যে কথিত বেদাতিরা, বেদাতি শিয়ারা মা আয়েশাকে কি না বলে, এই জন্য কিছু বললাম। এরপর বলছেন মা আয়েশা বারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওয়ালাম তাসমা মা ক্বালু, ওরা কি বললো আপনি কি শুনেননি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা আয়েশাকে বললেন, আওয়ালাম তাসমাই মা কুলত, তুমি কি শুনো আমি কি বলেছি? মানে তার জবাব তুমি দিয়ে দিয়েছি, তুমি বুঝতে পারো না, আমি তো জবাব দিয়ে দিয়েছি, কিন্তু জবাব দিলেও উনি ধৈর্য ধারণ করতে পারেন, আর অনেক কিছু বলে দিয়েছেন যে আপনারা শুনেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, রাদাতু আলাইহিম ফায়ুস্তাজাবু লি ফিহিম, আমি তাদের জবাব দিয়েছি, তাদের কথা তাদের দিকে ফিরিয়ে দিয়েছি, আর তাদের জন্য আমার দোয়া কবুল হয়েছে, কবুল হবে মানে তাদের ধ্বংস হবে। আমি বলেছি কি ওয়ালাইকুম, তারা আমার জন্য ধ্বংসের দোয়া করেছে, আমি বললাম ওয়ালাইকুম, ওয়ালা ইস্তিজাবু লাহুম ফিয়া, তাদের দোয়া আমার জন্য কবুল হবে না, বুদ্ধা। তো এর দ্বারা কি বোঝা গেল? আচ্ছা, এই হাদিস যেটা বুখারি সহি বুখারি 6601 নম্বর হাদিস, সহি মুসলিম আছে, সহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2165 নম্বর হাদিস। দেখেন ইহুদদের কিরকম আচরণ, ولا تسمعن من الذين اوتوا الكتاب من قبلكم ومن الذين اشركوا اذى كثيرا, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আলে ইমরানে, তুমি কিতাবীদের থেকে আর যারা মুশরিক ওদের থেকে অনেক কষ্টদায়ক করে কিছু শুনবে, বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অপবাদ দিয়েছে, আর ইহুদদের ছেলেই ছিল ওই জমানার মুনাফিকরা, মায়াশের উপর কিরকম অপবাদ দিল, মানে সময়ে সময়ে কত কষ্ট দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, তারা মুশরিকরা কষ্ট দিয়েছে। তো আপনি যদি হক কথা বলেন, আপনার বিরুদ্ধে নাস্তিকরা কথা বলবে এটা তেমন ব্যাপার না, কাফের মুশরিকরা কথা বলবে এটা তেমন ব্যাপার না, বলবেই, বেদাতীরা বলবে বলবেই, কিন্তু আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ, তুমি যদি সবর করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে এটা হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ মানুষের কাজ, সবাই এটা করতে পারে না, ধৈর্য ধারণ সবাই করতে পারে না। তাই দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করে চলেছেন, পরবর্তীতে রব্বুল আলামিন তাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কর্তৃত্ব দান করলেন, ওইগুলো ইহুদি, ওইগুলো মুসলমান মুশরিক। তাই আমরা আমাদের এইরকম, আমরা হক জেনেছি, হকের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে, যতই ঝড় তুফান আসুক না কেন, ওই সব উপেক্ষা করে আমাদেরকে হকের উপর চলতে হবে, গালি গালা শুনতে হবে, একবার গালি দিল আপনাকে নিয়ে বিদ্রুপ করে আপনার বলা না না, এরকম যেন না হয়, অগ্রসর হও, তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলো, অগ্রসর হও, অবশ্যই অবশ্যই তোমার লক্ষ্য বস্তু তুমি পৌঁছাবে ইনশাআল্লাহ। আবার দেখো অনেক সময় আছে ভালো আলিম, বড় আলিম বক্তব্য রাখে, সব মানুষ শুনে না, আবার শুনলেও হেদায়ত পায় না, আছে কিনা এটা মাফি মুশকিল। কাল কিয়ামতের দিন এরকম নবী আসবেন যার কোনো উন্মতি নেই, সুবহানাল্লাহ, শুধু একানব্বই, কোন নবী আছেন একজন দুইজন উম্মত। তো এই হিসেবে দেখো তো আমরা যে খেদমত করছি আল্লাহ দিলে আমাদের ছাত্রদের সঙ্গে কম নাকি অনেক, একজন দুইজন না তো ওই আব্দুল সোমাদ আঠারোশে গিয়ে কি না করলো বাবা, আল্লাহ তার মাধ্যমে কত খেদমত নিয়েছে তোমার না নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত শত মানুষ থাকে তার মাধ্যমে আল্লাহ পাক ভণ্ড আঠারোশে অনুসারীদেরকে আল্লাহ পাক তার মাধ্যমে হেদায়াত দিয়েছে, আমার মাধ্যমে হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক আমাদের ছাত্রদের মধ্যে থেকে কাউকে এরকম নির্বাচন করেছে। আর কি বলবো, এই যে সরমি বলবা কিছু জানতো না, এখন তো একটা মাশাআল্লাহ আল্লাহ তাকে কবুল করেছে, সেন্টারের দায়ী হিসেবে নির্বাচন করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আমাদের মানুষ নিয়ে যাক দুনিয়া আর আমরা নিয়ে যাই আখিরাত, কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে দুনিয়া দিচ্ছে না এরকম হোক না, আমাদের লক্ষ্য বস্তু হবে আখিরাত। এর সাথে সাথে দুনিয়া তো থাকবে, দুনিয়া তো আর থাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। কিন্তু কথা হচ্ছে দুনিয়াকে যেন আমার অগ্রাধিকার না দিই, এই হলো কথা, দুনিয়ার সাথে থাকবে আর অগ্রাধিকার দিব আখিরাতকে, আখিরাতকে অগ্রাধিকার দিয়ে আল্লাহর বিধি বিধান মেনে চলবো, দুনিয়াও কামাই করবো আখিরাতও কামাই করবো, আর রবকে বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত وفي الآخرة حسنة وقنا عذاب النار إسراء الله رسول صلى الله عليه وسلم كتك اللهم براركم على صحيح البخاري الحديث اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله شكتي بشي كان يكثر كان النبي صلى الله عليه وسلم يكثر أن يقول من النبي كان شكتي بشي جدوا كرتل من أبن رباد تاهو تشيتا আখিরাতের লাইনে থাকে থাকার কারণে কত যে মানে খুশি অনুভব হচ্ছে, শান্তি অনুভব হচ্ছে, যখন আমরা কোরআন তিলাওয়াত করি, যখন নামাজ পড়ি, যখন দর্শে আসি, যখন কোরআন সবই পড়ে, তফসির পড়ে, আলহামদুল পড়ে, কুলুল্লাহ পড়ে, সবই বিভিন্ন রকমের মানুষ আছে আল্লাহর শুকর, আলিমও আছে গায়র আলিমও আছে না, তো আল্লাহর শুকর হাজির কোরআন মজুদ, ওরা বাইরে কাজ করে এখানেও আছে, সব মানুষ সমান না, এমন লোক আছে এই সেন্টারের লোক আলহামদুলিল্লাহ তাকবীর ওলা মিস হয় না আমার ছাত্রদের মধ্যে থেকে, শুধু ওরা বলে ওরাই নিয়ে যায়। আমি জানি আমার কোন কোন ছাত্র মাসের পর মাস যায়, বছর পর বছর যায়, তাকবীর ওলা মিস হয় না, জামাত তো মিস হয় না, প্রথম তাকবীর মিস হয়, সফর ব্যাপার আলাদা, ওইটা মানুষ বুঝে নিয়ে মনে হয় যে আছে মিস নাই, এরকম কিছু লোক মজুদ আল্লাহ আকবর। তো এটা আমরা বড়াই করি না, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, রব যদি তৌফিক দেয় তো কিছু কিছু করতে পারতাম না। এই উনিরা ইসলামিক সেন্টার একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য, যে যেখানে আছে দুনিয়াও কামাই করুক আবার আখিরাত কামাই করুক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ খায়র ওয়া বারাকা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।